রাগ যে তোমার মিষ্টি, রাগ যে তোমার মিষ্টি, আরো অনুরাগের চেয়ে সাত করে তাই তোমায় রাগাই গো সোনার মেয়ে। রাগ যে তোমার মিষ্টি, রাগ যে তোমার মিষ্টি, আরো অনুরাগের চেয়ে সাত করে তাই তোমায় রাগাই গো সোনার মেয়ে। রাগ যে তোমার মিষ্টি আরো তাই বুঝি রোদ ঝলো মন আকাশ বলো একটা নাকি ভালো মন্দ তো নাই মাঝে মাঝে মেঘলা মেঘলা আকাশ কালো রোদ ঝলো মন আকাশ বলো একটা নাকি ভালো মন্দ তো নাই মাঝে মাঝে মেঘলা আকাশ কালো ঠিক তোমার সুরের মাঝে তোমার সুরের মাঝে তাই তুই উঠি বেসুর গান গে ও গো সোনার মেয়ে। রাগ যে তোমার মিষ্টি, রাগ যে তোমার মিষ্টি, আরো অনুরাগের চেয়ে সাত করে তাই তোমায় রাগাই ও গো সোনার মেয়ে। রাগ যে তোমার মিষ্টি আরো অনেক পাওয়ার মাঝে মাঝে থাক না কিছু একটুখানি আরে আরে আর সারা জীবন ভাব অনেক পাওয়ার মাঝে মাঝে থাক না কিছু অভাব একটুখানি আরে আর সারা জীবন ভাব আমার ভুবন তোমায় পেয়ে আনন্দে যাচ্ছে আমার ভুবন তোমায় পেয়ে আনন্দে যাচ্ছে ও গো সোনার মেয়ে। রাগ যে তোমার মিষ্টি, রাগ যে তোমার মিষ্টি, আরো অনুরাগের চেয়ে সাত করে তাই তোমায় রাগাই ও গো সোনার মেয়ে। রাগ যে তোমার মিষ্টি, তাই তোমায় রাগাই ও গো সোনার মেয়ে। রাগ যে তোমার মিষ্টি।